وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে কথাবার্তার আদব নিয়ে কিছু কথা বলবো, কিন্তু কোন দলিল বলবো না, তার কারণ অনেক কথা আছে আর এ নিয়ে আমার একটা বিস্তারিত বই আছে, আপনারা জানেন পড়েছেন, সেটা হচ্ছে জীবের আপদ। সেজন্য দলিল রেখে দিলাম, কারণ এক একটা বিষয়ে আমরা আগে বলেছি কথাবার্তা বলার আদব, বিভিন্নভাবে আমাদের ভিডিও আছে এবং ইউটিউবে আপনারা দেখতে পারেন। আজকে শুধু সংক্ষেপে কি কি কাজ, মানে কি কি কথা যেটা আমরা জিভ দিয়ে বলি বলা উচিত না, কি কি কথা বলা উচিত না বা বললে তার আদব কি, এই নিয়ে আমি শুধু পড়ে যাব। কথা বলার সময় জিভকে কাবু ও আয়ত্ত রেখে কথা বলুন, এমন কথা বলবেন না যার ফলে আপনাকে জাহান্নাম যেতে হয়। তার মানে এমনও কথা আছে যার ফলে মানুষকে জাহান্নাম যেতে হবে। হাদিসে আছে যে মানুষ এমন কথা বলে সে খেয়াল করে না, অথচ সে জাহান্নামে 70 বছরের পথ পিছলে যায়। তার মানে কথা ভেবে চিন্তে বলতে হবে। কথা বললে ভালো উপকারী কথা বলুন, নচেত চুপ থাকুন। চুপ থাকাতে অনেক নিরাপত্তা আছে। অবশ্য প্রয়োজনে হক কথা বলতে চুপ থাকবেন না, যেখানে বলতে হয় কথা সেখানে বলবেন না, তা হবে না। যেমন অন্যায় দেখে চুপ থাকবেন চলবে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম্মত হয়। সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা আপনাকে দিতেই হবে, ক্ষমতা থাকলে চুপ থাকবেন না। জেনে রাখুন যে একটি ভালো কথা সৎকার সমতুল্য, একটা ভালো কথা বললে একটা সৎকার হয়ে গেল। অতএব ভালো কথা বলতে কার্পণ্য করবেন না, যথাসম্ভব কম কথা বলুন। কথা বললে আপনি কম কথা বলবেন, গোপেদের গব্বাজিতে জড়িয়ে যাবেন না, গিরগির গিরগির সবসময় লেগেই আছেন এরকম করবেন না, লোকেদের কি কেনতে সময় নষ্ট করবেন না। দেখবেন একটা বিষয় এলো, সেই বিষয়ে কেন কি এই নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়ে থাকে, এতে সময় নষ্ট করবেন না। জেনে রাখুন যে আপনার প্রত্যেক কথা নোট করার জন্য তৎপর প্রহরী আপনার কাছেই মজুদ রয়েছেন। কোথায়? দুই কান্ধে। মা আলফিজুমিন কাউলিন ইল্লাহি রাকিবুন আতিদ, যে কথাই বেরিয়ে আসুক না কেন তা নোট করার জন্য লোক আছে বা ফেরেস্তা আছেন। কারো গীবত বা পরচর্চা করবেন না, কারণ গীবত করা কি? কাবিরা গুনাহ। গীবত জাহান্নামের আগুন, গীবত সংসারের আগুন, গীবতকারীর জিভেও আগুন। এ সকল আগুন থেকে সাবধান হন। কারো চুগলখড়ি করবেন না বা কেউ কারো বিরুদ্ধে কথা বললে সেই কথা তার বিপক্ষকে লাগিয়ে দেবেন না, তাতেও লেলিহান আগুন আছে। কানে যা শুনবেন তাই বিবেক বিচার না করে অপরের কাছে বলবেন না, উড়ো কথা প্রচার করবেন না, কারণ সে কথা মিথ্যা হলে আপনিও একজন মিথ্যাবাদী হয়ে যাবেন। সে কথা যখনই শুনবেন যে এটা ঘটেছে তখন মুশকিল আছে, অবশ্য আবার তাহকিক করতে গেলে মুশকিল আছে। আমি একটা খবর শুনলাম যে সে অমুক দোকানে তাবিজ বিক্রি হয়। হ্যাঁ, অমুক দোকানে তাবিজ বিক্রি হয়। তাবিজ বিক্রি তো সৌদি আরবে সম্ভব না। তারপরে আমি দেখি সরাসরি দোকানিকে জিজ্ঞেস করলাম, আপনার দোকানে তাবিজ বিক্রি হয়? বুঝে না তো, ওই যে একটা তাবিজের মতো পাওয়া যায় কোরআনের আয়াত তায়াত থাকে, সেটা পানিতে ডুবিয়ে সৌদিরা খায়, এটাকে আমরা তাবিজ মনে করছি। তাহলে আমি যদি এই কথা তাহকিক না করে প্রচার করি যে অমুকের দোকানে তাবিজ বিক্রি হয়, তাহলে কত বড় মিথ্যাবাদী হতে হবে, বুঝতে পারছেন? গুজবে থাকবেন না, গুজবে কাম দেবেন না। অনেক সময় গুজব রটে, কিছু কথা রটে রটানো হয় যার কিছুই সত্য হয় না। অবশ্য কিছু যা রটে তার কিছু না কিছু বটে বলে লোকে ধারণা করে, কিন্তু অনেক কথা আছে যে রটা কথা জটা লাগে তার সত্য হয় না। রটা কথা বিশ্বাস করবেন না, সন্দিগ্ধ কথা বর্ণনা করবেন না। যদি আপনি শিওর হন তাহলে বলবেন, না হয় বলবেন নাকি নাকি এরকম নাকি হয়েছে, তারপর নাকি এই না, এই নাকি নাকি মানেই হচ্ছে যে আপনার কি আছে, সন্দেহ আছে, সে কথা আপনি বলবেন না। ঠাট্টা ছলেও মিথ্যা বলবেন না, মিথ্যা কথা বলা তিন জায়গায় জায়েজ, তাই না? সেটা ছাড়া তিন জায়গায় জায়গা বলতে যুদ্ধক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে প্রেম বাড়ানোর জন্য আর দুই বিবদমান গোষ্ঠীর মাঝে সন্ধি স্থাপন করার জন্য আপনি মিথ্যা বলতে পারেন, বাকি অন্য জায়গায় আপনি মিথ্যা বলতে পারেন না। রহস্য চলে ঠাট্টার ছলেও আপনি মিথ্যা বলতে পারেন না, ছোট বাচ্চাকেও আপনি মিথ্যা বলতে পারেন না। অতএব মিথ্যাবাদিতা একটি কদর্য চরিত্র, মিথ্যা বলা অভ্যেস হলে আপনার সত্য কথাও কেউ বিশ্বাস করবে না। সত্য কথা যখন বলবেন এ লোকটা তো মিথ্যাই বলে। কথায় কথায় গালাগালি করবেন না, অশ্লীল বলবেন না। এই অভ্যেস কার? কথায় কথায় গালাগালি করা, মুখ খারাপ করা, মুখ খিস্তি করা মোনাফেকের লক্ষণ। ওই যে মোনাফেকের পাঁচটা লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ হলো কথায় কথায় দেখবেন মুখ খিস্তি করছে, রাগ হলেই তখন খারাপ বকতে লাগে। অকথ্য বলা ভালো লোকের পরিচয় নয়। জিহ্বা দ্বারা ব্যভিচার করবেন না। জিহ্বা দ্বারা ব্যভিচার কখন হয় বাচ্চা? জিভ দ্বারা ব্যভিচার কখন হয়? ব্যভিচার তো বোঝেন, জিনা জিনা কখন হয়? একটা মহিলা সম্পর্কে যখন আপনি আপনার বন্ধুকে বলবেন আপনার যেভাবে ব্যভিচার করা হয়, সেই কথাগুলো যখন বলবেন, তার রূপ বর্ণনা করবেন, তার যৌবনের মানে এই আকার আকৃতি বর্ণনা করবেন, তখনই হয়ে গেল জীবের ব্যভিচার। অতএব এর থেকেও আপনার এই জীবের পাপ থেকে দূরে থাকতে হবে। আপনি হকের উপর থাকলে তর্ক করবেন না। দেখেন একটা জিনিস, তর্ক আপনি জানেন যে পাঁচ যুক্ত পাঁচ সমান কত? দশ। আর আমি বলছি না পাঁচ যুক্ত পাঁচ সমান নয়। আপনি বলেন না পাঁচ যুক্ত পাঁচ সমান, আপনি এমন তর্ক করছেন যে দুজনায় কি হচ্ছে শেষ পর্যন্ত ঝগড়া হাতাহাতি হতে পারে। তো আপনি যদি হকপন্থীও হন, আপনি জানেন শিওর যে পাঁচ যুক্ত পাঁচ সমান দশ, তবুও আপনি ভাই ঠিক আছে আপনি মানবেন না, আপনি বুঝে নেন গা, লিখে দিলাম প্রচুর পথে, পড়ে নাও গিয়ে পথে পথে, দরকার কি তার সঙ্গে তর্ক করে? সে মানবে না মানবে না, তার সঙ্গে তর্ক করে আমার দরকার নেই। অতএব প্রয়োজন হলে সৌজন্য সহকারে আপনি নিয়ম নীতি মেনে করতে পারেন। আপোষে যেমন আমরা বলি কথোপকথন, গোলটেবিল, বৈঠক, এক অপরে দলিল পেশ করলো, তারপরে বললো যে না এটা দলিলের, আপনি সৌজন্য সহকারে করতে পারেন, কিন্তু তর্কাতর্কি যাকে বলে সেরকম করবে। তর্কাতর্কি মানে বেশিরভাগ গালাগালি। আপনি দেখবেন ফেসবুকে এরা দলিল পেশ করছে, ওরা দলিল পেশ করছে, ওরা গালাগালি করছে, তোরা এই করিস, তোরা তোদের সব জাহেল তোরা, আর এদেরকে এরা গালি, তোরা সব জাহেল, তোরা কিছু বুঝিস না, এই তর্কাতর্কি চলে থাকে। যে ব্যক্তি তর্ক করবে সে যদি হকপন্থী না হয় বাতিলপন্থী হয়, অন্যায় ভাবে অন্যায়ের পক্ষ নিয়ে সে তর্ক করছে, সে তো খারাপ বটেই, কিন্তু আপনি হকপন্থী, আপনি জানেন শিওর যে এটাই আছে হক, তবুও আপনি তর্ক করবেন না। যদি আপনি তর্ক বর্জন করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটা গৃহ নির্মাণ করবেন। তকদির ও কোরআন বিষয়ে কোন তর্ক বিবাদ করবেন না, বিতর্কের সময় অশ্লীল বলবেন না। তকদির আর কোরআন নিয়ে বিশেষ করে তর্ক করতে হয় না, কোরআন নিয়ে, কোরআনে না এটার মানে এই, না এটার মানে এই, তর্ক করতে হয় না। আর তকদির নিয়ে, তকদির নিয়ে আপনারা জানেন তকদির হচ্ছে, তকদিরের ব্যাপারে ভাগ্যের ব্যাপারে তিন শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ বলে ভাগ্য বলে কিছু নেই, নিজে যা করবে সেটাই, আর এক শ্রেণীর মানুষ বলে না ভাগ্যই সবকিছু, মানুষের কোনো এখতিয়ার নেই, ভাগ্যে যেটা লেখা আছে তার বাইরে কিছু ঘটবে না। আর এক শ্রেণীর মানুষ আছে যে ভাগ্য আছে মানুষের এখতিয়ারও আছে। কোনটা ঠিক, কোনটা ঠিক বাচ্চা? তিন শ্রেণীর মানুষ বললাম, বাচ্চা বুঝতে পারেনি এখনো। এক শ্রেণীর মানুষ বলছে যে ভাগ্যই সবকিছু, ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে, মানুষের এখতিয়ার বলতে কিছুই নেই, মানুষ হচ্ছে কলের গাড়ি আর ড্রাইভার হচ্ছে আল্লাহ, মানুষ হচ্ছে পুতুল আর আল্লাহ হচ্ছেন নাচানেওয়ালা, যেমন নাচাও তেমনি নাচি, এই একটা মত। দ্বিতীয় মত হল যে না না না তকদির বলে ভাগ্য বলে কিচ্ছু নেই, মানুষ যে নিজে যেটা করে সেটাই তার শেষ, তারই ফল পাবে। তার মানে প্রথমটা ঠিক কথা, দেখছেন এইটাই অনেকে বোঝে, অনেকে এরকমও বোঝে, অনেকে ওইরকমও বোঝে। আর এক শ্রেণীর মানুষ তৃতীয় দল হচ্ছে, তারা বলে যে না ভাগ্য লেখা আছে কিন্তু মানুষ নিজের যা কিছু করে নিজের এখতিয়ারে করে। কোনটা? তাহলে শেষটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। বাকি যে আগে দুইটা বললাম, যদি কেউ বিশ্বাস করে তাহলে তার তকদিরের উপরে বিশ্বাস নেই, সে জাহান্নামে যাবে। হ্যাঁ, তো এটাই তো বলছি আপনাকে, বোঝাচ্ছি কি, তো আপনি তো ভাগ্যটা বললেন, দুটোই বলতে হবে, ভাগ্য সঙ্গে চেষ্টা করতে হবে, এটা হচ্ছে কথা। মানে ভাগ্য ঠিক আর এখতিয়ারও আছে, এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং তকদির নিয়ে তর্ক করে যদি কেউ বলে না না তাহলে কি আছে, ভাগ্য যদি লেখা থাকে জাহান্নাম, তাহলে আমি জাহান্নামে যাবো, তাহলে আমল করে লাভ কি, আমার নামাজ পড়ে লাভ কি? আমি বলে না ভাগ্য লেখা আছে কিন্তু তুমি যদি ইচ্ছা করে না করো, নামাজ না পড়ো, জাহান্নামে যাবে। এই আল্লাহ যদি ভাগ্যে লিখে দিয়েছে তাহলে আমি জাহান্নামে যাবো, তাহলে আমি নিজের ইচ্ছাতে করতে পারি? এইভাবে দেখবেন তর্ক করতে করতে কি হয়, অনেক বাড়াবাড়ি হয়, অনেকে ওই তকদিরের ব্যাপারটা নিয়ে মানে পরেশান হয়ে যায়, তখন সে ইমান হারা হয়ে যায়। তকদিরের উপর বিশ্বাস না করলে ইমান থাকবে, থাকবে না। ইমানের ছ নম্বর রুকুন হচ্ছে তকদিরের উপরে বিশ্বাস করা। তকদির হচ্ছে যে আপনি যেটা করবেন নিজের এখতিয়ারে সেটাই লেখা আছে, আল্লাহ জানতেন না জানতেন না আগে, সারা বিশ্ব রচনার 50,000 বছর আগে আপনি জানেন, তিনি জানতেন যে বাদশা বলে একজন লোক তার বাড়ি বাংলাদেশ, সে সৌদি আরবে এই এই করবে, সেটা আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু বাদশা যে করছে সেটা আল্লাহর জোর করাতে না, জবরদস্তি করাতে না, পুতুল নাচের মতো নাচিয়ে না, বাদশা করছে নিজের এখতিয়ারে নিজের ইচ্ছাতে, এই জন্য সে শাস্তি পাবে। এখানে দুনিয়াতে পুলিশ শাস্তি দেবে আর আল্লাহ তালা আখেরাতেও শাস্তি দেবেন। অতএব এই তকদির নিয়ে অনেকেই ফেসে যায়, অনেকে ভ্রষ্ট হয়ে যায়, খুব সাবধানে তর্ক করতে হবে তকদির নিয়ে। আর আপনি যদি হকপন্থী হন, আপনিও হয়তো কাউকে বুঝাতে পারলেন না, তর্ক করবেন না, কারণ এতে সমস্যা আছে। বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা, হাস্য উদ্রেককর কথা বলা এবং লোককে হাসাবার চেষ্টা করা, এটাকে কি বলা হয় বাংলাতে? কৌতুক। এই যে কৌতুক বলা লোককে হাসাবার জন্য, উপহাস করতে পারেন কিন্তু তার কথা বিষয় সত্য হওয়া চাই, মানে আপনি যে উপহাস করছেন লোকের সঙ্গে। আজকের বিশেষ বিশেষ খবর হল, আজকে প্লেনের সঙ্গে এক মশার অ্যাক্সিডেন্ট হয়, আর মশার কোন অবস্থায় ঠিক আছে কিন্তু প্লেনের একটি ডানা ভেঙে যায়, এই যে আপনি লোককে শোনাচ্ছেন হাসাচ্ছেন, আরো বিভিন্ন কৌতুকের আপনারা নিশ্চয় বেশি জানবেন, এগুলো বানিয়ে বানিয়ে বানিয়ে বানিয়ে বলে লোককে হাসানো হয়। টিভিতে একটা প্রোগ্রাম আছে মিরাক্কেল নাকি, মিরাক্কেল মিরাক্কেল, তো ওখানে হাসো, হ্যাঁ ওখানেও আছে, তারা ওই বানিয়ে বানিয়ে বানিয়ে বানিয়ে বলে আর লোককে হাসায়। সুতরাং এইটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য ওয়াইল, ওয়াইল মানে ওয়াইল দোজক অথবা সর্বনাশ। সুতরাং বানিয়ে বানিয়ে মিথ্যা বলে লোককে হাসাবার চেষ্টা করা হবে, তাহলে কি উপহাস করা যাবে না, কাউকে হাসানো যাবে না? যাবে, কিন্তু যেটা আপনি বলবেন সেটা যেন সত্য হয়, সেটা যেন কি হয়, সত্য হয়। আপনার হাসাবার ইচ্ছা হলো, জানেন আমার মসজিদে, আমি যে মসজিদে ইমামতি করি সেখানে একজন বৃদ্ধ ইমাম ছিল, তখন মুয়াজ্জিন ছিল, বড় বৃদ্ধ, পাশের সামনে বাসাটা ওর, এবারে মুয়াজ্জিন লাঠি হাতে ধরিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত, লাঠি ধরে নামাজ পড়ত, আর ইমাম ছিল একদম বৃদ্ধ, কানে কম শুনত। তো একদিন জোহরের নামাজ পড়তে পড়তে সুরা ফাতিহা পড়তে লেগেছে জোরে সুরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জোরে কেরাত করতে লেগেছে, তখন পেছন থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হয়, তাই না? তার মানে কি, জোরে পড়ছো আসতে পারো, ও বেচারি শুনতেই পায়নি, তখন এ লাঠিটা নিয়ে ওর ইমামের পাছাতে খোঁচা দিচ্ছে। এটা হাসি আসছে না? আসে না। এটা আমি হাসাবার উদ্দেশ্যেই বললাম, এটা কি গুনাহ হবে? না, কেননা ব্যাপারটা সত্য। এইভাবে যদি আপনি রহস্য করেন তাহলে সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যদি বানিয়ে বলেন, যদি বানিয়ে বলেন তাহলে আপনার গোনা হবে। ঘটনাটা ঘটেনি, আপনি নিজে বানিয়ে বললেন যে এই ঘটেছে, তাহলে আপনার গোনা হবে। কাউকে না, মিথ্যা কথা আপনি কাউকে বলবেন না, মিথ্যা বানিয়ে বলবেন না, যদি সত্য ঘটনা ঘটে থাকে তাহলে আপনি বলবেন। কাহিনীর বই যদি সত্যি গল্প হয় সে গল্প সত্যি হতেও পারে, বলা যায় না। যদি মনে করেন যে সত্যি ঘটতে পারে, ঘটেছে কারোর জন্য, তাহলে আপনি বলতে পারেন। কথা বলার সময় আপনার থেকে বড়কে কথা বলতে দেবে। হ্যাঁ, আমি একটা কথা এখানে বলে রাখি, যারা উপন্যাস লিখে, যেমন আমারই 5-6টা উপন্যাস আছে, তো এই উপন্যাস কি কোথাও ঘটেছে? যে ঘটনাটা আমি লিখেছি কোথাও ঘটেছে? নিশ্চয়ই ঘটেনি, মানে একটা না ভাবে, একটা নাম দিয়ে শেষ পর্যন্ত নিশ্চয়ই ঘটেনি, কিন্তু সমস্ত ঘটনা কোথাও না কোথাও কোথাও কোথাও না কোথাও ঘটেছে। ওনার জীবনে কিছু ঘটেছে, আমার জীবনে কিছু ঘটেছে, শাহ আলমের জীবনে কিছু ঘটেছে, এইভাবে সবগুলোকে জোড়া দিয়ে একটা কাহিনী বানিয়ে দেওয়া হয়েছে, যাতে শিক্ষা মানুষ লাভ করতে পারে। আর এটা সত্যি, বাস্তব জীবনের বাস্তব চিত্র তুলে ধরা, এটা হচ্ছে সত্যি, প্রেক্ষাপট সত্যি বাস্তব, এই জন্য এটা ওই মিথ্যার পর্যায়ে পড়ে না, বুঝতে পারছেন? মিথ্যা হচ্ছে কি, যে আপনি একটা ঘটনা মানে অসম্ভব, অবাস্তব, যেটা দুনিয়াতে মানে একদম অবাস্তব, যেগুলো আপনারা সাধারণত কার্টুন ফাটুনগুলো দেখেন, কার্টুনে দেখছেন আপনি জেরি কেমন টমকে টমের লেজ ধরে কিভাবে ঘোরাচ্ছে, দেখেছেন? তার মানে একটা ইঁদুর বিড়ালের লেজ ধরে কিভাবে পাক দিচ্ছে, এটা কি হতে পারে? তো এগুলো হচ্ছে বাচ্চাদেরকে ভোলাবার জন্য, এই জন্য টম জেরি বাচ্চারা খুব ভালোবাসে, কারণ এইসবগুলো অবাক লাগে দেখে। তো যাই, হ্যাঁ বুড়োরাও তাই, বুড়োরাও শুনলাম একদিন সেটা বলছে, বলছে বাচ্চা কি বলছো, আমার দাদি যখনই টম জেরি আসবে অন্য কিছু দেখবে না, টম জেরি দেখবে, বটে তাই, মানে দেখার মজার জিনিস নিশ্চয়ই দেখবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, এগুলো সব মিথ্যা এবং অবাস্তব। কথা বলার সময় আপনার থেকে বড়কে কথা বলতে দেবেন। মনে করুন একটা দল এলো, সেই দলের মধ্যে পাঁচ সাত জন আছে, এবার কথা বলবে, আমার সাথে হোক কিংবা কারোর সাথে হোক কিংবা কোনো অফিসে গিয়ে হোক কথা বলতে হবে। কথা কে বলবে? বড় যে, তাকে সুযোগ দিতে হবে। যে ছোট সে এখন গিরগির করতে লাগলো, আর যে বড় সে এখন দাঁড়িয়ে থাকলো, কথাটা যে গুছিয়ে বলতে পারবে তাকে সুযোগ দিল না, আর একজন আলফার লোক সে কথা বলতে লাগলো। অবশ্য দুনিয়ার রাজনীতি আজকাল এটাই, আর এটা হাদিসে আছে যে দুনিয়া এমন সময় আসছে যে যখন দুনিয়া সাধারণ মানুষের ব্যাপারে কে কথা বলবে, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর লোক, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর লোকেরা কথা বলে। আপনি দেখবেন রাজনীতিতে আজকাল, রাজনীতিতে কোন মানুষগুলো আজ আমাদের নেতা হয়ে আছে, কোন মানুষগুলো নেতা, তারা কি চারিত্রিকভাবে ভালো লোক, এটা নিশ্চয়ই বুঝতে পারবেন। বাস মুখ চলে গেছে, টাকা পয়সা আছে, এই নিয়ে তারা নেতা হয়েছে। যাই হোক, যদি আপনার থেকে কেউ বড় থাকে আপনি কথা বলবেন না, বড়কে কথা বলতে দেবেন। কেউ আপনাকে কথা বলার সময় এদিক ওদিক তাকালে জেনে নেবেন সে কথা আপনাকে দেওয়া একটি আমানত ও ভেদ, অতএব সে আমানতের খেয়ানত এবং সে ভেদ প্রচার করবেন না। এই শেহাব, তোমাকে একটা কথা বলছি, এভাবে আমি তাকিয়ে দেখতাম না, কেউ যেন না শুনে, তখন জেনে নেবেন যে এই কথাটা যেটা বলছে হুজুর, এটা খুব গোপনীয় কথা, এটা কিন্তু প্রচার করা যাবে না, এটা একটা রহস্য বা ভেদ। আর সেটা যদি আপনি আমার কাছ থেকে শোনার পরেই আপনি কাউকে বলে দিলেন, তাহলে আপনি আমানতে খেয়ানত করলেন। কেউ কথা বললে তার কথা কাটবেন না। একজন কথা বলছে আর আপনি এখন কথা বলতে লাগলেন, না। একজন প্রশ্ন, যেখানে দার্সে যেগুলো হয়, একজন প্রশ্ন করছে, তার প্রশ্নটা শেষই হলো না, উত্তরও হলো না, আর আপনি একটা প্রশ্ন করতে লাগলেন, এটা ঠিক না। এটা হচ্ছে আদবের খেলা, তারটা শেষ হোক তারপরে আমি বলব। সুতরাং এই আদব খেয়াল রাখতে হবে কথা বলার সময়। বড়দের মুখের ওপর মুখ দেবেন না। বড়দের মুখের ওপর মুখ দেওয়া মানে, আরে এটা কেন করলি, বেশ করেছি, কি হয়েছে তা, এই যে মুখের ওপরে মুখ দেওয়া, আচ্ছা তুই এটা করছিস, হ্যাঁ তুমি খুব ভালো। আমাকে একজন মহিলা বলছে যে তার স্বামী এখন বিদেশে আছে, তো আমি তাকে বললাম যে তুই এত সাজগোজ করেছিস, এত লিপস্টিক লাগিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, তোর স্বামী তো সৌদি আরবে আছে, তো কমসে কম একটু আদব কায়দা তো সাজা করে দরকার নেই। তখন উল্টে ঘুরে সে বড় তাকে বলছে তুমি খুব ভালো নাও, তুমি খুব ভালো। এইভাবে দেখবেন বউ শাশুড়ির মুখে মুখ দিচ্ছে, বউ স্বামীর মুখে মুখ দিচ্ছে, কিংবা ছেলে বাপের মুখে মুখ দিচ্ছে, মায়ের মুখে মুখ দিচ্ছে। বড়দের উপরে একে মুখ দেওয়া বলে, তাই না? তার মানে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করা, কথা কাটা। হ্যাঁ, আলেম ও শিক্ষকের সাথে প্রতিবাদ, মানে শিক্ষকের প্রতিবাদ করছে, এইভাবে জোর গলায় কথা বলে মুখে মুখ দেওয়া, এটা জায়েজ না। বড়দের মুখের উপর মুখ দেওয়া মোটেই জায়েজ না। কর্কশ ভাষায় কাউকে কথা বলবেন না। কর্কশ ভাষা মানে, হ্যাঁ এমন মানে ভাষা যে একটু চেষ্টা করবেন নরম স্বরে যেন কথা বলা হয়। কথা অনেকের অবশ্য এমনিতে অভ্যেস আছে, মসজিদেও কথা বললে দেখবেন জোর জোর জোর জোর জোর বলছে, যখন দেখবেন যে আমি জামাতে এসেছি, অনেকে দেখবেন নামাজ পড়ে দরজার কাছে গিয়েই শুরু করে দেয়, আর মসজিদের লোক সবাই নামাজ পড়ছে, তো তোমার ডিস্টার্ব করছো না তুমি, সে বোঝে না তার আসলে এখানে ডিস্টার্ব থাকলে সমস্যা। কথা যখন জোরে বলতে হয় না, আস্তে কথা বলার অভ্যেস বানিয়ে নিতে হবে, নরম মিষ্টি সুরে কথা বলতে হবে। মহিলা বিশেষ করে বেগানার সাথে পর্দা আড়ালে অথবা ফোনে কথা বলার সময় এমন স্বর সুর ও ভঙ্গিমায় বলবে না যাতে রোগা মনের মানুষদের হৃদয়ে তার প্রতি আসক্তির অঙ্কুর গজে ওঠে। মহিলা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন এমন স্বরে বলবে না, মানে কথা বলারও বিভিন্ন ঢঙ্গ আছে, তাই না? আপনি বলুন, আপনি আপনার আব্বার সঙ্গে যেভাবে কথা বলেন, আপনি কি আপনার বন্ধুর সাথে সেভাবে কথা বলেন? না, অসম্ভব। আবার যদি গার্লফ্রেন্ড থাকে, আপনি আপনার মায়ের সঙ্গে যেভাবে কথা বলেন, বোনের সঙ্গে যেভাবে কথা বলেন, ওই স্বর কি গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যবহার হয়? অসম্ভব। তাহলে এখানেই বোঝা যাচ্ছে একটা মানুষের বিভিন্ন স্বর আছে, বিভিন্ন ভঙ্গি আছে। যদি কোনো মহিলা এইভাবে পরপুরুষের সাথে কথা বলে যাতে তার মনে গিয়ে গাঁথে যে মেয়েটার কথাবার্তা খুব সুন্দর, গলাটাও খুব মিষ্টি ইত্যাদি, তাহলে পরে আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টিকর্তা নিজে বলছেন যে তার মনে কি সৃষ্টি হবে, ফায়াতমা, ইয়াতমা মানে লোভ করবে, ওই মেয়ের প্রতি লোভ করবে যাদের হৃদয়ে কি আছে, রোগ আছে। তার মানে লাম্পট্য আছে, মুনাফিকি আছে ইত্যাদি। তো তোমরা কথা কিভাবে বলো? কুলনা কাউলাম মারুফা, তোমরা স্বাভাবিক কথাবার্তা বলো। তবে আবার কি কর্কশ করে বলবে? না না, এরকম দরকার নেই। কর্কশ করবে হ্যাঁ অমুকের বউটা এরকম, না তাতেও দরকার নেই। স্বাভাবিক ভাবে কথা বলবেন, যাতে এটা না হয় আর ওটা না হয়। কথা বলার সময় বড় উচ্চ স্বরে কথা বলবেন না, কারণ মহান আল্লাহ বলেন সবচাইতে ঘৃণিত শব্দ হল গাধার শব্দ। হামির, গাধার মতো। এটা আগেই বললাম, উচ্চ স্বরে কথা বলবেন না, বিশেষ করে মানুষের সামনে। কথা বলার সময় বড় ধীরে ধীরে কথা বলবেন, তাড়াহুড়ো করে কোনো কথা বলবেন না। বলা যাচ্ছে, বুঝতেও পারা যায় না যে কি বলছে। কথায় কথায় কসম খাবেন না, আল্লাহর কসম আমি আল্লাহর কসম না, খবরদার। অবশ্য আমাদের বাঙালিদের অভ্যেস নেই, কিন্তু কোন কোন লোকের অভ্যেসটা হয়। কিন্তু সৌদি আরবে বা আরবের লোকেদের কথায় কথায় কসম, আর এই জন্য এই কসমটাকে বলা হয় লাগু। আর আল্লাহ তাআলা এইজন্যই বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের এই লাগু মানে অসার কসম ধরেন না। হ্যালো হেলাল ফি মুদির ওল্লাহে মাফি, এখানে ওল্লাহে বলা কি দরকার ছিল? বলা হয় না, হয় না এখানে ওল্লাহেটা। এটা কি হলো? যেমন আমাদের মুদ্রা দোষ, ঘোড়ার ডিম নেই, ঘোড়ার ডিমটা যে বললেন এটা কি একটা মুদ্রা, একটা বাড়তি শব্দ বললেন? তেমনি এই কসমটা অনেক সময় কি হয়, বাড়তি হয়ে যায়। তো এগুলো আল্লাহ ধরবেন না। কিন্তু অনেক মানুষ আছে, এই স্কুল গেছিলে? আল্লাহর কসম গেছিলাম। তোমাকে আমি জিজ্ঞেস করছি, স্কুল গেছি? হ্যাঁ বলি তো হয়। আল্লাহর কসম মানে চট করে না, সেরকম তো নয়, আবার ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি না। এই জন্য অনেক মানুষ কসম খায়, ভাবে কি যে আমার কথা বিশ্বাস করছে না। খবরদার এরকম করবেন না। যখন আপনার কাছে চাওয়া হবে যে কসম করে বল, তখন আপনি বলবেন। আগে থেকে না চেয়ে আর না চাইতে আপনি কসম করবেন, এটা আপনার জন্য জায়েজ না। বিশেষ করে আপনি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাবেন না, খেলে কি হবে? এ তো জানা কথা, শিরিক হবে। আর ব্যবসায় কসম খাবেন না। ব্যবসায় কসম খাওয়া মানে ব্যবসায় আপনি সত্যিই বলছেন, মিথ্যা তো বলাই যাবে না, মিথ্যা কসম তো করাই যাবে না। আল্লাহর কসম, এটা আমার 10 টাকায় কিনা আছে, আমি আপনাকে 2 টাকায় লাভ নিচ্ছি, 12 টাকায় দিচ্ছি, অথচ আপনি কিনেছেন 8 টাকায়। আল্লাহর কসম করে আপনি মিথ্যা বলছেন, তো এই মিথ্যা বলার তো আপনার কসম করে মিথ্যা বলা হলো, এটাও চলবে না। আর এটাও চলবে না, আল্লাহর কসম আমি 8 টাকায় কিনেছি, আমি আপনার কাছে 4 টাকা লাভ নিচ্ছি 12 টাকায়। সত্য কথা বললেন না, তাও কসম করা যাবে না। কে কসম করতে বলেছে? এখন সাধারণ মানুষে বলে, আজকালকার যুগে সত্য বলে পাগলে, আর না হয় শিশুতে। শিশুকে বলেন বলগা আব্বা বাড়িতে নেই, তখন গিয়ে বলে আব্বু বলছে আব্বু বাড়িতে নেই, ঠিক না? এই সত্য কথা বলবে আর পাগলে। তার মানে আরেকজন বলছে যে মিথ্যা না বলে কি ব্যবসা চলে নাকি? মিথ্যা না বললে নাকি ব্যবসা চলে না? ব্যবসার একটা টেকনিক হচ্ছে মিথ্যা বলা, কিন্তু হারাম উপার্জন হবে, সেটা হবে হারাম উপার্জন। মিথ্যা কসম তো খাওয়াই যাবে না। বিনা ইলমে ফতোয়া দেবেন না। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করল যে ভাই এটা কি, তো আপনি জামা থাকে শিওর যে তারা আপনি বলবেন যে হ্যাঁ এটা এই করতে হবে। ভাই আমার, আমি ফজরের সময় নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় এলাম তো দেখছি তো লুঙ্গিতে একটু পায়খানা লেগে আছে, এখন নামাজটা হবে নাকি জানি? নামাজ হবে না? হবে না বাদশাহ। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় গিয়ে দেখছি আমার কাপড়ের জন্য বীর্য লেগে আছে, নামাজ হবে না? হবে না। বাদশার কথা আমি শুনতে চাচ্ছি, বাদশার নামদার কি বলছে, তাহলে প্রজারা ঠিক বলবে। বাদশার নামদার আগে কি বললেন, হবে না? হবে না মানে পায়খানা লাগা দেখলে তার নামাজ হয়ে গেছে। কিন্তু যদি বলে যে না বীর্য লেগে আছে, দেখছি আমার লুঙ্গিতে বীর্য লেগে আছে, এই নামাজটা হয়েছে না হয়নি জানে না, সে না জেনে কিন্তু পড়েছে, ও পায়খানা ছিল তাও জানেনি, আর একদিন কাপড়ে বীর্য লেগে আছে তাও জানেনি, স্বপ্নদোষ হয়েছে কিনা তাও মনে নেই, স্বপ্নও মনে নেই, এখন বাসায় নামাজ পড়ে গিয়ে বসে দেখছে কাপড়টা মরমর করছে, শক্ত লাগছে, কি ব্যাপার? তাহলে নিশ্চয়ই বীর্যই হবে। এখন তার নামাজটা হয়েছে না হয়নি? না, পরবর্তীতে কথা এখন বাদ, পরবর্তীতে আবার কি, পরবর্তীতে যদি এরকম হয় তার স্বপ্ন মনে নেই, সে জানে না যে আমার স্বপ্ন দোষ হয়েছে, কে নামাজ পড়লো, নামাজ পড়ে গিয়ে দেখছে যে আমার কাপড় মোটা মোটা লাগছে, তাহলে পরে তার নামাজটা হয়েছে না হয়নি? যদি জানা থাকে তাহলে বলবেন, তা হয় খবরদার। পায়খানা যখন লেগে থাকলে হয়, তখন নিশ্চয়ই বীর্য লেগে থাকলেও নামাজটা হয়ে যাবে। খবরদার না জেনে বলবেন না। যেমন সেদিন আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহর হাত আছে, তখন বললেন হ্যাঁ। আল্লাহর হাতের মানে করতল আছে, তখন বললেন হ্যাঁ। হাতের আঙ্গুল আছে, আঙ্গুল আছে, বললেন হ্যাঁ। তাহলে কি আঙ্গুলে নখ আছে, তখন কি বললেন? তখন আমি বললাম হ্যাঁ, আঙ্গুল যখন আছে তখন নখ আছে। না, আপনি জানা থাকলে বলেন, নচেত আপনি বলবেন না। এই হচ্ছে নিয়ম, যখন কোন বিষয় জানা থাকবে না আল্লাহ জানে ভাই। আপনি যে আল্লাহর আঙ্গুল আছে বলে জানেন না, শোনেননি, আল্লাহ জানেন। কিন্তু যদি জানেন যে হ্যাঁ আল্লাহর আঙ্গুল আছে এবং প্রত্যেক মানুষের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আছে, শুনেছেন, হ্যাঁ আমি শুনেছি। আল্লাহর হাত আছে, হ্যাঁ শুনেছি, কোরআনে আছে যে আল্লাহ নিজের হাতে আদমকে সৃষ্টি করেছেন, ঠিক আছে আল্লাহর হাত আছে। কিন্তু নখের ব্যাপার আপনি শুনেছেন? আপনি এখন আন্দাজ করলেন যখন আঙ্গুল আছে তখন নখ, এই হয়ে গেল মুশকিল। খবরদার, বিনা ইলমে কাউকে ফতোয়া দেবেন না। কাপড়ে বীর্য লেগে থাকলে, পায়খানা লেগে থাকলে নামাজ হয়ে গেছে, তার কারণ তার শরীর পবিত্র, কিন্তু কাপড় নাপাক, খালাস মাফ হয়ে গেল। কিন্তু এই লোকটা আসলে শরীরটাই নাপাক, সে উজু করলে, উজু করলো তো সে পাক হচ্ছে না, গোসল করতে হতো, কিন্তু না জেনে সে নামাজ পড়েছে। যখন পড়ে জানতে পারলো যে আমার শরীরটাই অপবিত্র ছিল, তখন তাকে আবার নতুন করে গোসল করে আবার নামাজ কাজা করতে হবে। বুঝলেন বাদশা মিয়া? না জেনে বলতে হয় না। অনেক সময় মনে হয় কি, যে এটা যখন তখন এটা না, খবরদার না। যদি জ্ঞান না থাকে খবরদার মুখ খুলবেন না। অনেক মানুষ এইভাবে ফেসবুকে ফতোয়া দিচ্ছে, আপনি দেখবেন এমন এমন কথা বলছে যে আলেমরা শুনে হাসবে, আলেমরা শুনে হাসবে। একজন লিখছে যে আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী যারা বলে, যে হুজুররা বলে, সে হুজুররা তাদের হুঁশ নেই, তারা জানে না। কারণ আল্লাহ নবী বুখারি শরীফের এত নম্বর হাদিসে বলছেন যে তোমরা আমাকে মুসা থেকে বা ইউনুস নবী থেকে শ্রেষ্ঠ বলো না, নবীদের মাঝে কোন পার্থক্য করা যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন। হলো আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী কিনা কি জানেন? কিন্তু হাদিসে যে আছে, কোরআনে যে আছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এ কোরআনে আছে। আর আল্লাহ নবী বুখারিতে বলেছেন, বুখারি হাদিসে আছে, আল্লাহ নবী বলেছেন যে তোমরা আমাকে ইউনুস বা মুসা থেকে শ্রেষ্ঠ বলো না। তাহলে শ্রেষ্ঠ নবী কেন বলছি আমরা? কারণ আল্লাহ নবী নিজেই বলেছেন আমি হচ্ছে শ্রেষ্ঠ। কোরআনেও আল্লাহ বলছেন তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, কিন্তু জাহেলরা শুধু বুখারী শরীফ পড়েছে আর এইগুলো পড়েনি, ফলে ফতোয়া দিয়ে দিল, বাস। একজন লিখেছে দয়াল নবী, দয়াল নবী গজল, মানে গজলও দয়াল নবী আছে, তাই না? দয়ার নবী, দয়াল নবী। একজন লিখছে কি ফতোয়াতে, দয়াল নবী, নবীকে দয়াল বলা যাবে না, দয়াল একমাত্র আল্লাহ। আজকে একজন লিখেছে আমাকে হোয়াটসঅ্যাপে, আজকে আমি জবাব দিলাম নামাজের আগে, বলছে যে আমার দেশে ঘটক বলা হয়, ঘটক বলা জায়েজ না? না জায়েজ। ঘটক তো একমাত্র আল্লাহ, সবকিছু সংঘটক কে? আল্লাহ। তো মানুষ কি করে ঘটক হতে পারে, চিন্তা করতে পারেন? এরকম করেই মাওলানা বলা যাবে না, কেননা আল্লাহ হচ্ছেন আন্তা মাওলানা, আল্লাহ হচ্ছেন মল। তো এগুলো না জেনে বহু মানে আলেম নয় তারা ফতোয়া দিয়ে থাকে, না জেনে ফতোয়া, নবীকে দয়াল নবী বলা যাবে না। অথচ কোরআনে আয়াতে আল্লাহ আল্লাহ তাআলা নবীকে দয়াল বলছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম, নবীকে আল্লাহ তাআলা নিজে বলছেন দয়াল। আর এরা বলছে কি যে না আল্লাহ হচ্ছেন রহমানুর রাহিম, এছাড়া অন্য কেউ রহমানুর রাহিম। আরে মানুষ রহিম হতে পারে, আল্লাহ তো রহিম বটেনি, কিন্তু মানুষ রহিম, আর ওই রহিম আর এই রহিম এক হতে পারে না। তো শব্দ যদি এক হয় অর্থ কি এক হবে? মোটেই না, আসমান জমিন তফাত আছে। কিন্তু এরা না জেনে এইভাবে ফতোয়া ঝেড়ে থাকে, ফেসবুকে এইভাবেই চলছে। বেশিরভাগই সব কলেজ পড়ুয়া আর বাংলা পড়ুয়া, ইংরেজি পড়ুয়া, তারা ফতোয়া ঝাড়ছে ফেসবুকে, আল্লাহুল মুস্তাহান। বেশ, বিনা ইলমে ফতোয়া দেবেন না, কোন মাসালা বলবেন না, কোন সমাধান দেবেন না, দিনের কোন দাওয়াত দেবেন না। আপনার জ্ঞান নেই, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে দাওয়াত দেওয়া যাবে? তো যাই হোক, এসব তফসিল আছে বইগুলোতে, বইয়ে আছে। আমি যেহেতু বলেছিলাম যে তবু কথা লম্বা হয়ে যাচ্ছে, বিপদে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে আহ্বান করবেন না। আমি জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব, মুনির ভাইকে, দেখি বাংলাদেশ ইস্যু সব ভুলে গেছে হয়তো। বিপদে গায়রুল্লাহকে ডাকা যাবে তিনটে শর্তে, কি কি? প্রথমত তাকে উপস্থিত কি করে থাকবে, সে যদি বেঁচে না থাকে তো উপস্থিত কি করে থাকবে? প্রথমত তাকে জীবিত থাকতে হবে, হ্যাঁ তাহলে দু নম্বরে উপস্থিত থাকতে হবে, প্রথমত জীবিত থাকতে হবে, দু নম্বরে তাকে উপস্থিত থাকতে হবে, তিন নম্বরে সেই সাহায্য করার ক্ষমতা থাকতে হবে, তবে গাইরুল্লাহকে বিপদে ডাকা যায়। বাবা বাঁচাও, বাবা বাঁচাও, কিন্তু বাবা যদি আপনার সামনে আছে সমস্যা নেই, কারণ সে বেঁচে আছে, সামনে আছে, আর সে আপনাকে পানি থেকে তুলতে পারবে, পানিতে ডুবে যাচ্ছেন কিংবা বাঘ ধরতে আসছে, বাবা আমাকে বাঁচাও, ছেলে বাপকে ডাকছে। আর যদি এখানে সৌদি আরবে কোনো বিপদে ভুগছেন, পেটে যন্ত্রণা হচ্ছে, খুব মরতে যাচ্ছেন, বাবা শাহজালাল আমাকে বাঁচাও, শর্তের মধ্যে কোন শর্তটা নেই এতে, বাবা শাহজালাল আমাকে বাঁচাও, কোন শর্তটা নেই এতে, তিনটে শর্তের মধ্যে, তিনটের মধ্যে একটাও নেই, তিনটের মধ্যে একটাও নেই। আর যদি কেউ জানত পীরকে ডাকে তা উপস্থিত থাকতে হবে, বাংলাদেশে থাকলে হবে, হবে না, উপস্থিত যদিও থাকে, আর যদি তার ক্ষমতা, যেমন সন্তান দেওয়া, বাবা আমাকে একটা সন্তান দাও, বেঁচে আছে, উপস্থিত আছে, কিন্তু চাইছে কি সন্তান হবে, তাহলে এসব ক্ষেত্রে শিরিক হয়ে যাবে। বিপদে খবরদার গায়রুল্লাহকে ডাকবেন না, বললাম তিনটে শর্তে দেখা যাবে। আপনার কথায় কোন প্রকার গর্ব অহংকার প্রকাশ করবেন না, কোন গণককে ভাগ্য ভবিষ্যৎ জিজ্ঞাসা করবেন না, কারণ জিজ্ঞাসা করলেই কি হবে, ৪০ দিনে নামাজ কবুল হবে না। আজ বিশ্বাস করেন তাহলে তো কোরআনের সাথে আপনার কুফরি হয়ে যাবে। ছেলে মেয়ে বা পশু পশু পক্ষীকে অভিশাপ দেবেন না, বদদোয়া করবেন না, আপনার ছেলে অন্যায় করেছে, এই নামুনে উল্লা উঠত জাহান্নামে যা, এই সেই নানারকম বলে, তাই না, মানে এমন বদদোয়া করে যে বিশ্রী। তেমনি মুরগিতে হয়তো ধান খেয়ে নিল কি ভাত খেয়ে নিল, তো মুরগিকে ঝিমেনি ফিমেনি কি কি সব বলে আমাদের দেশে, মানে এতে যা ওতে যা, এই বদদোয়া খবরদার অভিশাপ করবেন না, মানে নিজের নিজের পায়ে নিজে কুরুল মারবেন না, ঝড় বৃষ্টি মেঘ বন্যা রোগ প্রভৃতি ও যুগকে গালি দেবেন না। ধান শুকাবার জন্য বিছিয়েছেন, মিলেছেন আর কি, হঠাৎ করে মেঘ চলে এলো, ঝিমঝিম করে বৃষ্টি, কানা মেঘ ফুটো, কানা মেঘে ফুটো হয়ে গেছে, বৃষ্টিটা এখনই শুরু হলো, এভাবে মেয়েরা বলে না, মেয়েরা কি ছেলেরাও বলে, গালাগালি করে না, কারণ মেঘকে গালি দেয়, ঝড়কে গালি দেয়, এ হচ্ছে জীবের এক একটা পাপ, আপনি ওই বইতে বইয়ে দেখবেন বিস্তারিত আছে এবং দলিল সহ আছে। বিজাতির মাবুদ এবং কারো মা বাপকে গালি দেবেন না, বিজাতির মাবুদকে গালি দেবেন, তাতে কি হয়, তারা আবার তারা তোমার আল্লাহকে, যে হক মাবুদ, বাতিল মাবুদকে গালি দিলে হক মাবুদকে গালি দেয়, নিজের মা বাপকে তো কেউ গালি দেয় না, অনেক হতভাগা দেয়ও, কিন্তু পরের মা বাপকে গালি দিলে সে আবার আপনার মা বাপকে গালি দেবে, তাহলে আপনার পরোক্ষভাবে নিজের মা বাপকে গালি দেওয়া হবে। এই জন্য খবরদার, গালির বদলে গালি, এই জন্য গালি ব্যবহার করতে হয় না, সাধারণত বিদ্যার্থীরা বেশি গালি ব্যবহার করে, গালির বদলে গালি তারাও খায়, গালি কোন সময় ব্যবহার করতে হয় না, মানে মানুষের কি বলে, আপনার দাওয়াতের নীতি হল অন্ধকারকে গালি দিও না, বাতি জ্বালিয়ে যাও পারো তো, বাতি না জ্বালাতে পারলে গালি দিয়ে লাভ নেই, বাতি যদি জ্বালানোর ক্ষমতা আছে বাতি জ্বালিয়ে দাও, যদ্দূর বাতি জ্বালাবে তোমার অন্ধকার আপনি পালিয়ে যাবে, গালাগালি করো না। মা বাপের কথায় উহ বলবে না, তাদের জন্য নরম কথা বলবেন, এটা কোথায় আছে, কোরআনেই আছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের কোন কথাতে কষ্ট পেয়ে উফ এরকম ব্যবহার করবে না, বরং তাদের সঙ্গে নরম কথা বলবেন আর সম্মানজনক কথা বলবেন, যাতে অসম্মান না হয়, আর দোয়া করার কথা তো আছে। মিথ্যা অঙ্গীকার করবেন না, অঙ্গীকার চুক্তি ভঙ্গ করবেন না, এটা কার আলামত, মোনাফেকের আলামত। স্বপ্ন বানিয়ে বলবেন না, দুঃস্বপ্ন কাউকে বলবেন না, স্বপ্ন বানিয়ে বলা হয় না, হয় না, আরে আজকে আমি স্বপ্ন দেখলাম, এই এই এই মজা নেওয়ার জন্য মানুষ বলে বানিয়ে থাকে, আর অনেকে দুঃস্বপ্ন যদি কেউ দেখে তো সে আবার বলে আমি এই স্বপ্ন দেখেছি, হুজুর আজকে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখল স্বপ্ন, আমাকে জিজ্ঞেস করছে হুজুর আমি স্বপ্ন দেখছি আমার দাঁতটা ভেঙে যাচ্ছে, তাই না, এগুলো বলা ঠিক না, কারণ খারাপ স্বপ্ন যেগুলো সেগুলো বলা ঠিক না। একজন বলছে হুজুর আমি স্বপ্ন দেখছি খালি মানুষের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছি, একজন বলছে হুজুর আমি স্বপ্ন দেখছি খালি আমি যেন আগুন লাগাচ্ছি ঘরে ঘরে, এগুলো বলতে হয় না, খারাপ স্বপ্ন যখন দেখলে, একজন বলছে আমি দেখলাম আমার ঘরে আগুন জ্বলছে, এই স্বপ্নগুলো বলতে হয় না, কেন, কারণ যে স্বপ্নে যে তাবিল করা হয় সেটাই ঘটে যেতে পারে। আর খারাপ স্বপ্ন আপনি যদি বলেন তাতে মানুষের মাঝেও আপনার চর্চা খারাপ হবে। মনে করুন এই যেমন যদি আপনি স্বপ্ন দেখেন যে আমি উলঙ্গ হয়ে যাচ্ছি, তখন আমি তো বুঝছি যে স্বপ্নের মানাটা কি হতে পারে, তো আমি আপনার প্রতি একটা ধারণা খারাপ রাখলাম যে লোকটা নিশ্চয়ই কোন সম্মান আছে। একজন স্বপ্নে বলছে আমি স্বপ্নে দেখছি আমি আমার বোনের সঙ্গে ব্যভিচার করছি, নাউজুবিল্লাহ, আপনি বলছেন কেন এগুলো খারাপ স্বপ্ন? যখন তো বলছে না, এর মানে কি হতে পারে? মানে হতে পারে আপনি আপনার বোনের সঙ্গে কোন কুব্যবহার করেছেন, আপনি হয়তো জমি সম্পত্তি ফাঁকি দিয়েছেন, এই জন্য স্বপ্ন দেখছেন। হ্যাঁ, তাহলে হতে পারে। তো এই স্বপ্নগুলো বলতে হয় না, খারাপ স্বপ্ন বলতে হয় না। কাউকে অপবাদ দেবেন না, কারো চরিত্রে কলঙ্ক দেবেন না। মা আয়েশার মতো কলঙ্কের অনেক ব্যাপার আছে। আজ কলঙ্ক দিলে পরে সৌদি আরবে আপনাকে কি প্রমাণ হলে পরে কি লাগবে? 80 চাবুক লাগবে। কাউকে মিথ্যা দোষারোপ করবেন না, নিজের করা ভুলকে অপরের ঘাড়ে চাপিয়ে দেবেন না। নিজে করলেন ভুল চাপিয়ে দেবেন অন্যের ঘাড়ে। নিজের বা অন্য কারো ভেদ ও রহস্য প্রকাশ করবেন না। নিজে পাপ ও হ্যাঁ অনেক ভেদ রহস্য প্রকাশ করার ব্যাপারে ওই যে একটা অভ্যেস আছে, অনেকে প্রকাশ করে দেয়। এই শাহ আলম একটা কথা কাউকে বলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার শাহ আলম গিয়ে সে হেলালের কাছে বললো, হ্যাঁ হুজুর একটা কথা বললো, আমাকে বলতে মানা করেছে, তুমি কাউকে বলবে না। হেলাল আবার জালালের কাছে গিয়ে বলল, একটা কথা শুনলাম শাহ আলমের কাছে, কাউকে বলবে না। এইভাবে কি হয়? আস্তে আস্তে আস্তে আস্তে চিন্তা করতে পারেন, এরকম যেন না হয় কোনো মতেই। রহস্য বললে আগে একবার শুনলেন, যদি কেউ তাকিয়ে দেখে তাহলে জানবেন সেটা আমানত। তাহলে যদি আপনি রহস্য প্রকাশ করে দেন তাহলে আমানতে খেয়ামত করা হবে। আর সব থেকে গোপন কথা হল স্বামী স্ত্রীর মাঝে যা হয়, স্বামী স্ত্রীর মাঝে ঘরের ভিতরে অনেক কিছু হয়। এখন আপনি এসে আপনার বন্ধুকে কিংবা আপনার স্ত্রী তার বান্ধবীকে গিয়ে বলতে লাগলো আমার স্বামী এই, আমার স্বামী এই করে, আমার স্বামী সেই করে, আপনিও বলতে লাগলো আমার স্ত্রী খুব ভালো, সে এরকম করে, সে এরকম করে, সে এগুলো কি কথা? এ বেকুপরা করে, এ তো সেই গাধার মতো যে গাধীকে রাস্তার মাঝে পেয়ে প্রকাশ্যে সঙ্গম করে। আপনি মানুষকে শোনাচ্ছেন কোন কথা? এটা হচ্ছে বিশাল রহস্য। এই রহস্য খবরদার কাউকে প্রকাশ করবেন না। পরস্ত্রীর সৌন্দর্য স্বামীর নিকট প্রকাশ করবে। অনেক স্ত্রী আছে, অন্য স্ত্রীর রূপ যৌবন দেখলো, দেখে এসে স্বামীকে বলতে লাগলো, জানো অমুক মেয়েটা না, তার এই তার ওই। আরে বেকুব, নিজের মাথায় হাঁড়ি ভাঙছিস, নিজের মাথায় হাঁড়ি ভাঙছিস, এটা ঠিক না। আর একটা কথা আছে যে কোন স্বামীর জন্য উচিত না যে পর মেয়ের কোন প্রশংসা স্ত্রীর কাছে করে। কারণ যে স্ত্রীর কাছে পর মেয়ের প্রশংসা করে সে আসলে নিজের স্ত্রীকে গালি দেয়, ঠিক না ভুল? তেমনি কোন স্ত্রীর উচিত নয় যে পর পুরুষের প্রশংসা নিজের স্বামীর কাছে করে। তার মানেই হচ্ছে পর পুরুষের প্রশংসা করা মানেই হচ্ছে নিজের স্বামীকে গালি দেওয়া। এটাও একটা অভ্যেস খারাপ আছে স্বামী স্ত্রীর মাঝে। খবরদার এরকম করতে হয় না। দুমুখে কথা বলবেন না। দুমুখে কথা মানে মানে কনের হ্যাঁ কনের ঘরের মাসি আর বরের ঘরের পিসি দুদিকেই মানে আপনি যেমন যেমন তাল তাল দেখে কথা বলেন। অমুক লোকটাই হ্যাঁ ও খারাপ লোকই বটে, ওর কাছে গেলেন তখন হ্যাঁ ও খারাপ লোকই বটে। আরে তাহলে ভালো লাগে? দুদিনে অনেকে লাগিয়েও দেয়, ওটা তো গেল চুকুল খড়ি আছেই, অনেকে লাগিয়েও দেয়। এরকম করবেন না। দুমুখ ও সাপ, তাদের আগুনে জীব হবে কেমতে। অযথা কারো কান ভাঙাবেন না। কান ভাঙানো মানে মনে করুন আপনার সঙ্গে আপনার স্ত্রী আছে, তো পাড়া প্রতিবেশী হিসাবে সরকারি ভাবি হয়, অনেক দেশ সরকারি ভাবি থাকে, তার কাছে গিয়ে বললেন হ্যাঁ কেমন চলছে, হ্যাঁ আর ভাই বলো না, এই আমার সঙ্গে যদি বিয়ে হতো না তোমার, তাহলে আমি তোমাকে একদম রানী করে রাখতাম। কি হলো? ফুসমন্ত্র হলো না? হলো না, খান্নাস। কিরে কত বেতন দেয়? এই দেয় 800 রিয়াল দেয়। আমার কাছে চলে আয় তোকে আমি 1000 দেব। যে কোনো ভাবে কান ভাঙানো, খদ্দের ভাঙানো। যেমন মনে করো এক জায়গায় জমির দাম দর হচ্ছে 1 লাখ টাকা জমির দাম, আমি তখন পাশ থেকে গিয়ে বললাম আমি 1,10,000 দেবো, আমাকে দাও। এটা কি হলো? যায় যেটা বিয়ের কথা হচ্ছে এক জায়গায় যে অমুক মেয়ের সঙ্গে অমুকের ছেলে বিয়ে হচ্ছে, তখন আমি আমার মেয়ের জন্য বিয়ে বলতে গেলাম যে তুমি আমার সঙ্গে বিয়ে দাও, আমি তোমাকে যৌতুক দেব, একটা গাড়ি কিনে দেবো, এই ভাঙিয়ে আমি বিয়ে দিলাম। এই সবগুলো হচ্ছে এক একটা কি জিনিস, নোংরা জিনিস, খারাপ জিনিস। অপরের কান ভাঙানো, অপরের মন ভাঙানো খুবই খারাপ জিনিস। বিস্তারিত দলিল দেখবেন আমার ওই বইতে। কারোর সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, ঠাট্টা ব্যঙ্গ, তাকে নিয়ে তার দাড়ি নিয়ে ঠাট্টা, তার নামাজ নিয়ে ঠাট্টা, তার দিনদারি নিয়ে ঠাট্টা, বিভিন্ন রকমের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ আছে, খবরদার করবেন না। আমার লাই আসখার কওমিন কওমিন, এ ওখানে দলিল আছে কোরআনের আয়াতে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন একে অপরের সাথে যেন কেউ ব্যঙ্গ বিদ্রুপ না করে। কেউ ছোট বলে তাকে তুচ্ছ করা, খাটো বলে তুচ্ছ করা, কেউ লম্বা বলে তাকে ঠাট্টা করা, ব্যঙ্গ করা, ইত্যাদি ইত্যাদি না। আর এই জন্য কাউকে মন্দ খেতাবে রাখবেন না। মন্দ খেতাব মানে লম্বু, লম্বা মানুষ লম্বু, আরে তো তাকে তুচ্ছ করা হয়। এমনিতে নাম বিকৃত করে অনেকে, ওই আয়াতই আছে যে নাম বিকৃত করবে না। হ্যাঁ, যেমন ধরুন নাম হচ্ছে জামাল, তাকে বলে জামালে, জামাইল্লে, কিংবা এই ধরনের আরো তুচ্ছ করে, আরো তুচ্ছ করে বিভিন্ন নামকে আরো আরো নোংরা করে বলা হয়। তো এগুলো জায়েজ না। এগুলো হচ্ছে ইসলামের মধ্যে কি সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে। অশ্লীল ও বাজে গান গাইবেন না, তার মানে ভালো গান আপনি গাইতে পারেন বাজনা ছাড়া, বাজনা হলে তো কোনো গান চলবে না, কিন্তু অশ্লীল হলে পরে গাওয়া যাবে না। যেমন প্রেমের গান যেগুলো আছে, আর অসার হলে তাও গাওয়া যাবে না। অসার মানে যে গানের কোনো অর্থই হয় না। অনেক গান আপনি শুনবেন রেকর্ডের কোনো অর্থই আপনি খুঁজে পাবেন না। যেমন আমি একবার বলেছিলাম আমাদের দেশের মেয়েরা গীত গায়, বাঁশ গাছের ডগে গোলাপি হেরিকেন জলে কিয়া ভালো লাগে রে ছেলে লাল আমার, বিয়ের গান এগুলো শোনা যায়। বাঁশ গাছের ডগে গোলাপি হেরিকেন জলে, হেরিকেন তো জানেন কেরোসিন বাতি, এবারে তো জানি না কি মানে এরা, তারা কি মানে করে। অসার যদি হয় খবরদার সেই সব গান গাইবেন না। অশ্লীল ও বাজে কবিতা ও গজল গাইবেন না। অশ্লীল কবিতা ওই গানের মতোই হয়ে গেল, অশ্লীল কবিতা আপনি লিখবেন না, আপনি গাইবেন না। মিথ্যা ঠাটবাট ও জাঁকজমক প্রকাশ করবেন না। মিথ্যা ঠাটবাট মানে আপনার যেটা নেই সেটা আপনি দেখাচ্ছেন, মিথ্যা বলতে যেটা আপনার নেই। আপনি পেটে ভাত পান না, মুখে পান, মাশাআল্লাহ। অনেকে এরকম মিথ্যা দেখায় জমায়। এখানে বহু লোককে দেখেছি, আমার বাবা হচ্ছে পার্লামেন্টের মেম্বার, আমার চাচা হচ্ছে মন্ত্রী, বোঝা গেল, দেখা গেল, শোনা গেল যে না চাচা মন্ত্রী না, কোন সম্পর্কে চাচা হয় সেই সম্পর্কে মন্ত্রী। আমার আমার জন্য এক লোক আছে, কোন আত্মীয়তা নেই কিছু, আমার এক ভাই সৌদি আরবে থাকে, বুঝতে পারছেন তো, জানা গেল তার কোনো ভাই নেই আমি ছাড়া, অনেক দূরে, সে আমার ভাই কোথা, কোন সম্পর্কে ভাই, ইসলামী ভাই হবে তিনি ভাই। তো এইভাবে মিথ্যা ঠাট বাট অনেকে প্রকাশ করে থাকে, অনেকে আবার ধার করে করে, তাই না? দেখবেন অনেক মহিলা আছে তারা ধার করে অলংকার নিয়ে কিংবা শাড়ি নিয়ে পার্টিতে যায়। হ্যাঁ, মানুষের বাড়ি যায়, গিয়ে দেখায় বড় লোকের বউ বা বড় লোকের মেয়ে, চুরি হলে তখন খবর আছে, পরের সোনা দিও না কানে, মেয়েরাই বলে পরের সোনা দিও না কানে, কান যাবে তোমার হ্যাটকাটা নেই, ওরাই বলে, হারিয়ে গেলে তখন খবর আছে। কিংবা শাড়িতে করে আগুন লাগলো, কিছু হলো, পুড়ে গেল, দাগ হয়ে গেল, তো নিশ্চয়ই খবর। কিন্তু তবুও মিথ্যা ঠাট বাট্টা বজায় রাখার জন্য কি করে, সেজে গুজে যায়, সেখানে দেখায়। তো এগুলো হচ্ছে মিথ্যা ঠাট বাট্টা, এগুলো জায়েজ না, মোটেই জায়েজ না এগুলো। আর থাকলেও যদি জায়েজ না হয়, মনে করুন আপনার আছে এক কোনো মহিলার আছে অলংকার, বিভিন্ন অলংকার আছে, ভালো ভালো শাড়ি আছে, সে পরে ভালো ভালো পোশাক আছে, কোন কোন এক বোনের বিয়ে হয়েছে, তার বিয়ে হয়েছে বড় লোক ঘরে, কিন্তু এক বোনের বিয়ে হয়েছে গরিব ঘরে, তার বেচারি স্বামী গরিব, তাকে ভালো দিতে পারে না, আপনি তার বাড়ি বেড়াতে, বোনের বাড়ি বেড়াতে যেতেই পারেন। তো আপনি যদি জ্ঞানী মানুষ হন, আপনি সেই বোনের অনুযায়ী আপনি সেরকম পড়ে যান। এখন তার বাড়ি গেলে না আপনি, এখন মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত রকমের অলংকার আর প্রসাধন পরে আর সেরকম দামি কাপড় পরে গেলেন, সে বোনের মনটা কেমন হবে, হবে না, হবে না। আর যদি আপনার মানে দেখাবার ইচ্ছা হয়, তাহলে অনেক রকম করে দেখানো যায়। ওই যে গল্প বলেছিলাম মনে আছে, পার্টিতে পার্টিতে খাচ্ছে, মেয়েরা খাচ্ছে, মেয়েরাই পরিবেশন করছে, তো একজন হীরের আংটি পড়ে আছে, যে পরিবেশন করছে সে হীরের আংটি পড়ে আছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েরা হয়তো আমাকে গালি দেবে কারণ বারবার বলি তো এই কথাটা, কিন্তু বলি আমি, কিন্তু উপকারের জন্য বলি, এরকম যদি কোনো মহিলার অভ্যেস থাকে সে যেন অভ্যেস চেঞ্জ করে নেয়। তো হীরের আংটিকে দেখে আর নেবে কি, আর নেবে গো, আর গোস্ত নেবে, আর মাছ নেবে, তার মানে কি উদ্দেশ্যটা কি, আংটিটা দেখো। তখন মহিলা শাড়ি পরেছিল আর ওর ছিল দেখার মতো কিছু না, কিন্তু সোনার বাউকি পড়েছিল এখানে, শাড়ি ঢাকা ছিল। ও তখন শাড়িটাকে তুলে বলছে আর নেব না, আর নেব না, বুঝতে পারছেন তো? এটা এগুলো হয়, এগুলো হয়। শুনলাম এক মেয়ে নূপুর, নূপুর তো কিসের হয়, রূপার হয় সাধারণত, আজকাল সোনার রূপও বেরিয়ে, নূপুর বেরিয়েছে সোনার। তো এক বাড়িতে বেড়াতে গেছে, কাপড় মাশাল্লাহ ভালোই পরে আছে পর্দার সাথে, একদম পা ঢাকা কাপড়, ঠিক আছে। সোনার নূপুরটা দেখাবে কি করে লোক মেয়েদেরকে, ছেলেদের মাঝে না, পর্দা মেয়ে যেহেতু, তো ছেলেদের মাঝে মেয়েদেরকে দেখাবে কি করে, আমি সোনার নূপুর কিনেছি, আমার পায়ে সোনার নূপুর আছে, কি করে দেখাবে? ওই যে বাড়িতে, এক বাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছে, এক ঘর থেকে অন্য ঘর যখন যাচ্ছে, তখন কাপড়টা তুলে যাচ্ছে আর বলছে কি, তোমাদের এই মাটিগুলো খুব নোংরা, তোমাদের মেঝেগুলো খুব নোংরা, যে পাটা কাপড়টা তুলে তুলে যাচ্ছে। উদ্দেশ্য এ নয় যে আমার কাপড়ে নোংরা লেগে যাবে, উদ্দেশ্য হচ্ছে যে আমার পায়ে সোনার নূপুর আছে দেখো। এগুলো খুব খারাপ জিনিস, এগুলো হচ্ছে খুব খারাপ জিনিস। মানে থাকতে যদি এইভাবে করা না যায়, প্রকাশ না করা যায়, তাহলে যার নেই, যে পরের সোনা পরে যে ঠাটবার দেখায়, যার নেই পেটে খিদে, পেটে আপনার ভাব জোটে না, মুখে যদি পান দেখানো হয়, বিশাল অন্যায়, এগুলো ধোকাবাজি। এই জন্য আপনারা দেখবেন মেয়েদের অনেক মাথায় চুল থাকে না, তখন তারা কি ব্যবহার করে, পরচুলা ব্যবহার করে, তাই না? পরচুলাকে ব্যবহার করে যে মাথায় যখন ঘন্টা নেয়, তখন সাংঘাতিক চুল মাথায়। তো এইসবগুলো হচ্ছে মিথ্যা ঠাটবাট, এগুলো মোটেই জায়েজ না। দারিদ্রের ভান করবেন না, সেরকম আবার অনেক বড় লোক আছে, এ বেচারি প্রকাশই করতে জানে মিসকিন, দেখবেন অনেক আছে, কিন্তু সব না ভাই, সংসার বড় কষ্টে চলছে, অথচ তা ঠিক চলছে, কিন্তু মানুষকে দেখাবে কি, যাতে মানুষকে সাহায্য করতে না হয়, এটাও ভুল, এটাও খারাপ জিনিস। কথার মাধ্যমে নিজের সম্ভ্রম আত্মমর্যাদা হারাবেন না, কথা এমন ভাবে বলবেন না যে আপনি তাতে আত্মমর্যাদা আপনার থাকছে না, আত্মমর্যাদা অনেক সময় থাকে না। যখন আপনি মনে করুন আপনি স্ত্রী সম্পর্কে কথা বলছেন, আপনার বোনের সম্পর্কে কথা বলছেন, আপনি আপনার মেয়ের সম্পর্কে কথা বলছেন, তখন অনেক সময় যাকে বলছেন তার কাছে আপনি কি হয়ে যান, ছোট হয়ে যান। দেখবেন অনেক মানুষ এরকম বলে, আমার মেয়ে প্রশংসা করে, আমার মেয়ে না সাংঘাতিক, হ্যাঁ সবকিছুর হিসাব, সবকিছু ফিটফাট করতে জানে, যখনই কোনো কাজ হিসাব দেবেন একদম। তার মানে কি, একজন যুবক ছেলের সামনে আপনি মেয়ের প্রশংসা করবেন কেন? এই প্রশংসার মানেই হচ্ছে যে আপনি আপনার মেয়ের অ্যাডভার্টাইজ করছেন, এইরকম এগুলো ঠিক না। এতে আপনার কি হয়, আত্মমর্যাদা নষ্ট হয়ে যায়। এরকম কথা আপনি বলবেন না, অপরের বাগদত্তাকে পয়গাম দেবেন না। যেমন একটু আগেই বললাম, অপরের কিছু ক্রয় করা দেখে তা নিজের জন্য চড়া দামে ক্রয় করবেন না, কারো ক্রেতা ভাঙাবেন না। একজন কিনছে, এটা কিনে না, ওটা খারাপ, ওটা নিও না, নিজের নিজে কিনবে না, কিন্তু খামকাটা কানটাকে মনটাকে ভাঙিয়ে দিল, জিনিসটা কিনতে দিল না, এগুলো হচ্ছে হারাম। এখনো অনেক থেকে গেল বাকি, ভাবলাম শেষ করে দেবো কিন্তু সংক্ষেপ আর হলো না, ইনশাআল্লাহ আরেকটা দর্শে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তা আমল করার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।